তুমি না হয় রহিতে কাছে, কিছু খানার না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছু খানার না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধু খান মধুময় হয় না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছু খানার না হয় রহিতে কাছে। কিছু খানার না হয় রহিতে কাছে, কিছু নিয়ে দিয়ে অগো মোর মনময়, কিছু নিয়ে দিয়ে অগো মোর মনময়, ভাবের লীলায় না হয় ভরি তো আঁখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি, ভাবের লীলায় না হয় ভরি তো আঁখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি, না হয় শোনাতে মর কিছু কথা না হয় বলিতে মোরে।